একটাই, মসজিদ থেকে একটা কুটা যদি ফেলে দেওয়া হয় কটা সব, কটা দশটা সব, মসজিদে একটা কুটা পড়ে আছে, এই কুটা আপনি সরিয়ে ফেলেন কটা সব দশটা সব। এবার এত বড় মসজিদ যদি কেউ সাফ করে কতগুলো কুটো সে সাফ করবে, কত সব হবে? কিন্তু সব যদি তার নিয়ত যদি শুধু 700 রিয়াল হয় তো 700 রিয়ালই পাবে, কিন্তু নিয়ত যদি আল্লাহর ঘর পরিষ্কার করা হয় তো 700 রিয়ালকে রিয়ালও পেল আর মূলকে মূল্য পন্দে শাক। বুঝতে পারছেন কথা কি পাবে? এই এতগুলো স্বভাব, লক্ষ লক্ষ স্বভাব সে অর্জন করবে। সুতরাং যে কোনো কাজকে ছোট মনে করবেন না, কাজ করুন, হালাল কামাইয়ের জন্য যে কোনো কাজে লেগে পড়ুন, ছোট কাজ না। কিন্তু হ্যাঁ, খবরদার হারাম কাজ করবেন না, সে কাজ যত বড়ই হোক হারাম কাজে যাবেন না। দুনিয়াতে সম্মান থাকলেও যে কাজের পিছনে আল্লাহ আল্লাহ রসুলের কোন সম্মান নেই সে কাজ খবরদার করবেন না। বর্তমানে আপনারা শুনেছেন যে বাঙালিরা বড় বদনাম, এখন সবারই মুখে কুল্লু বাঙালি খারবান। কথা আমি কি বানিয়ে বলছি না ঠিক বলছি? কেন এই বদনাম হলো? এই বদনাম কি তারা অন্যায় ভাবে করছে? না, ডেনমার্কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছবি আঁকা হচ্ছে, তার পাগড়িতে বা তার পাগড়িকে বা তার মাথাকে বোম আকারে ছবি এঁকেছে। এই ছবিটা কি সে নিজের খেয়াল থেকে এঁকেছে নাকি মুসলমানদের পরিস্থিতি দেখে এঁকেছে? বলেন, কথা বলেন। মুসলমানদের পরিস্থিতি দেখে এঁকেছে, যেখানে সেখানে সন্ত্রাস, এই সন্ত্রাসী অবস্থা দেখে এই ছবি এঁকেছে। এখন কুল্লু বাঙালি খারবান, এই যে একটা কথা আপনি এখানে শুনছেন, এই কথাটা কি মিথ্যা? জি মিথ্যা, কুল্লু বাঙালি খারবান হতে পারে না, অসম্ভব। গ্রামের একটা লোক দুটো লোক চুরি করে, বলে ওই গ্রামটা চোর গ্রাম রে, গোটা গ্রামের লোক চোর? হ্যাঁ, দুটো লোক চোর, কুল্লু বাঙালি খারবান নয়, কিন্তু বলা হয়, বাংলাতেও বলা হয়। যখন তখন আপনি দেখবেন কোর্টে যান, যেখানে যাবেন যান, বেশিরভাগ কেস আসছে কার? বাঙালির। এই জন্যেই বাঙালি খারবান হয়ে গেছে। এতে আমাদের গায়রত হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, ঈর্ষা হওয়া উচিত যে আমরা এই বদনামকে দূর করব। আমরা বাইরে থেকে কি নিজের স্বদেশ ছেড়ে, স্বদেশ ত্যাগ করে বিদেশে এসেছি উপার্জন করার জন্যে, এই উপার্জনের পথ যেন হারাম পথ না হয়, হারাম ব্যবসা না হয়, মানুষকে কষ্ট দিয়ে, মানুষ খুন করে, অবৈধ ব্যবসা করে, কোন মহিলা নিয়ে ব্যবসা করে, কিংবা চুরি করে, ডাকাতি করে, উপার্জন করে, আমি যে অর্জন করি, উপার্জন করি, তো সেই হারাম খাওয়া, হারাম পরা, যে মাংস যে গোস্ত তৈরি হবে, সে মাংস গোস্ত জাহান্নামের উপযুক্ত, জান্নাতের উপযুক্ত নয়। এই যে একটা আওয়াজ শুরু হয়েছে, সর শুরু হয়েছে, বাঙালি খারবান। এই বাঙালি খারবান কথাটাকে মিটিয়ে দেওয়ার জন্য আপনার কর্তব্য কি? এই কথাটাকে মিটিয়ে দেন। তার মানে খবরদার, আপনি আপনার ব্যবহারে, আপনি আপনার পরিচয়ে এই প্রমাণ করবেন না যে আপনি খারবান। যদি কেউ বলতে চায় তাহলে আপনি তাকে বুঝাবেন যে কুল্লু বাঙালি খারবান হতে পারে না। এই রকম প্রত্যেক দেশেই খারাপ লোক আছে, আছে না নেই? যদি প্রত্যেক দেশে খারাপ লোক না থাকে, আমাকে একবার ভাই ভদ্রলোক বলছেন যে বাঙালি খুব খারাপ লোক, আমার তোমার বাড়ি কোথা? তো বললো অমুক জায়গা। আমার তোমার দেশে থানা পুলিশ নেই? বলছে হ্যাঁ থানা পুলিশ আছে। কেন আছে? কোর্ট নেই? বলছে হ্যাঁ আছে। কি জন্য আছে? তোমার দেশ যদি এত ভালো, বাঙালি নালে খারবান, বাঙালি থানা পুলিশ আছে, কোর্ট আছে, তোমার দেশ যদি এত ভালো তো তোমার দেশে থানা পুলিশ আছে না নেই, কোর্ট আছে না নেই, কার জন্য আছে, কিসের জন্য আছে? অপরাধীদের জন্য আছে। তা তোমার দেশে যদি অপরাধ থাকে, বাংলাতেও থাকবে। এবার বলতে পারো তুলনামূলক বেশি, সেটা আলাদা কথা। আমার কথা হলো কি উদ্দেশ্য হলো, যে বাঙালি যে খারবান এই কথাটা শুনে যেন আপনার অপমান হওয়া, লজ্জা হওয়া উচিত, মনে মনে লাঞ্ছিত হওয়া উচিত, আর এ থেকে সব সময় মনে মনে প্রস্তুতি নেওয়া উচিত যাতে করে এই নাম, এই বদনামকে আপনি তুলে ফেলে মুছে ফেলে সুনাম ফিরিয়ে আনবেন। আপনারা রাজি আছেন? যেখানেই দেখবেন অবৈধ কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, নোংরা কাজ হচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর করে দেন, বলে হুজুর জাত ভাইয়ের বিরুদ্ধে, জাত ভাইয়ের বিরুদ্ধে, সে জাত ভাই নয়, জাত ভাই হলো সেই যে আপনার ইমানি ভাই, সে চিতাশরী হোক, চাহে হিন্দি হোক, চাহে মুসলিম হোক, চাহে যে কেউ হবে হোক, সে হলো জাত ভাই, যে আপনার ইমানি ভাই, ইমানি ভাই ছাড়া নিজের ভাইও ভাই না। কথা ঠিক না ভুল? নিজের ভাই, নিজের নিজের সহোদর ভাই, যে নিজের মায়ের পেটের ভাই ভাই না যদি স্যার বলতে ইমান না থাকে। সুতরাং ইমানি ভাই, জাত ভাই হলো সেই ভাই যে আপনার ইসলামী ধ্যানে মনে থাকবে, আর যে ইসলামের বিরুদ্ধে যাবে সে জাত ভাই নয়, তার বিরুদ্ধে আপনি খবর করেন। দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে এই বদনামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেন, বুঝিয়ে দেন যে বাঙালি খারাপ না, কমসে কম প্রত্যেক দেশেই খারাপ আছে। যেমন একটা আগেই বললাম, প্রত্যেক দেশেই খারাপ আছে, কিন্তু বেশিরভাগ যে খারাপ হয়ে গেছে, এই বেশিরভাগ খারাপটাকে মুছে দেওয়ার জন্য আপনাদের যে কর্তব্য, সেই কর্তব্য করেন। হারাম কামায়ে খবরদার যাবেন না। উপার্জন করতে করতে বহু কষ্ট আপনাকে সহ্য করতে হবে, বরণ করতে হবে, তবুও কাটাহিরি খান্ত কেন, কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এখানে স্ত্রী ছেড়ে আছেন, মা বাপ ছেড়ে আছেন, বহু কষ্টে আছেন, আহা রিয়াজে গেলাম, রিয়াজে গিয়ে চারতলা পাঁচতলার উপরে কার পার্কিং এর জায়গায় গিয়ে দেখা যাচ্ছে এ বিড়ালের জিন্দেগি, এ জিন্দেগি কি সেই জিন্দেগি, বিড়ালের জীবন। আর সত্যপক্ষেই যারা বিদেশে এসেছে, কেউ আছে জামাই আদরে, আর কেউ আছে কুকুরের মতো, বিড়ালের মতো। সত্যি কঠিন জিন্দেগি, কঠিন জীবনে, যতই কঠিন হোক, যতই কঠিন কাজ পড়ুক, এই রোদে, এই শীতে, এই তাপে, আপনার যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে হয়, ইট তুলতে হয়, সিমেন্ট তুলতে হয়, সত্যি কষ্টের কথা। তো সেই কষ্টের সময় কষ্টকে কষ্ট মনে না করে আপনি কাজ করে যান, কার জন্য কাজ করবেন? প্রথমত নিজের জীবন বাঁচানোর জন্য আপনি কাজ করবেন, আপনার ইমান বাঁচানোর জন্য কাজ করবেন, আপনার মা বাপকে বাঁচানোর জন্য কাজ করবেন, আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য কাজ করবেন, আপনার সঠিকভাবে জীবন পরিচালনা করার জন্য আপনি কাজ করবেন, টাকা উপার্জন করবেন। খবরদার, নিজে পিছপা হবেন না, দুঃখ আসুক, দুঃখ এলে পরোয়া করবেন না, বিরক্ত হবেন না, নৈরাশ হবেন না। যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, বারেক হতাশ হয়ে কে কোথায় মরে, বিপদে পতিত তবু ছাড়িব না হাল, আজই কে বিফল হলে হতে পারে কাল, আজ আমার নোকসান হয়েছে যাক নোকসান হয়ে যাক, আজ আমার ক্ষতি হয়ে গেছে যাক, আজ আমার ঝড়ে সব ধ্বংস হয়ে গেছে যাক, কিন্তু আজকে বিফল হলে কাল আবার আমি সফল হয়ে উঠব এবং সফল হয়ে উঠব। এই আশা মনের ভিতরে রেখে যুবক ভাই কাজ করে যাও, উপার্জন করে যাও। আজ বেতন অল্প আছে, থাক, সহ্য করে নাও, ধৈর্য করে নাও, ধৈর্য ধরে নাও। বেতন অল্প হওয়ার জন্য তুমি হারাম উপার্জন করবে চলবে না, কিন্তু আগামীতে ইনশাআল্লাহ বেতন বাড়বে, আগামীতে আমি ভালো চাকরি পাবো, আল্লাহ তাআলা আমাকে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না, এই আশা রেখে কাজ করে যেতে হবে। খবরদার, পিছপা হলে হবে না। হিম্মত উঁচু করো, হিম্মত উঁচু করে কাজ করো, হিম্মত নিচু করো না। অনেক মানুষ আছে যারা কাজ, নিচু কাজ করতে করতে মন নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়। হিম্মত উঁচু করো। একটা উদাহরণ দেব, গল্প। একদিন একটা কুকুর পশুরাজ সিংহকে গিয়ে বলছে, পশুরাজ আমার নামটা চেঞ্জ করে দেন। কেন হুজুর, কি হলো তোমার? বলে, আমার নামটা খুব খারাপ হয়ে গেছে, এই কুকুর নাম আমাকে ভালো লাগে না, লোকে খুব খারাপ মনে করে। যেমন অনেক বাঙালি মনে করে বাঙালি পরিচয় দিতেও লজ্জা বোধ করছে। কেন? এই সমস্ত দেখে বাঙালি পরিচয়টা দিতেও লজ্জা বোধ করছে। কুকুর বলছে কি, যে আমার নামটা পরিবর্তন করে দেন হুজুর। ও, তুমি কি নাম চাও? বলে, আমি একটা ভালো নাম চাই। বলে, দেখো তোমার যে ব্যবহার, সেই ব্যবহারের উপযুক্ত নাম তুমি পেয়েছো, এ পরিবর্তন করা যাবে না। বলে, না হুজুর, দয়া করে বলছি আমার নামটা পরিবর্তন করে দেন। বলে, ঠিক আছে শোনো, আমি একটা পরীক্ষা করব, সেই পরীক্ষায় তুমি যদি পাস করো তাহলে তোমার নাম পরিবর্তন করবো। ঠিক আছে হুজুর। দিয়ে বলছে, শোনো, এই যে এক টুকরো মাংস, একটা টুকরো মাংস দেওয়া হলো, এই মাংসটা কাল সকালে আমি তোমার কাছে নেব এবং তোমার নাম পরিবর্তন করে একটা সুন্দর নাম রেখে যাব। বাস মাংসটা রাখলো কুকুর, জিভ থেকে লালা পড়ছে, রাত গভীর হচ্ছে, খিদে বেড়ে যাচ্ছে, আর লাল টুকটুকে মাংস দেখে কুকুরের মনে লোভ আর থামছে না, খাই খাই খাই খাই অবস্থা। সকাল হওয়ার আগে আর পারছে না থাকতে, মনে মনে ভাবছে ধূর ছাই, কুকুর নাম কি খারাপ, এটাও তো ভালো নাম, খেয়ে নে। দিয়ে মাংসটা খেয়ে ফেলল। সকালবেলায় সিং হয়ে এসে বলছে, কই মাংসটা দাও। বল আগে নাম চেঞ্জ করার দরকার নেই, ওটাও ভালো নাম। বুঝতে পারলেন উদাহরণটা? বুঝতে পারলেন? আমি বলল, সিংহ বলল যে আমি জানতাম যে তুমি তোমার স্বভাব পরিবর্তন করতে পারবে না, সুতরাং তোমার নামও তোমার স্বভাব অনুযায়ী ঠিকই আছে। খবরদার এমন নিচু হিব্বত যেন আপনার না হয়। মানুষ পশু থেকে পৃথক জিনিস, মানুষের মনের বল আলাদা হবে, মানুষের মনের ভিতরে শক্তি যেহেতু আর একটা শক্তি আছে যেটা পশুর নেই, সে শক্তিটা কি শক্তি? ইমানি শক্তি। ইমানের শক্তি যেহেতু মানুষের ভিতরে আছে, সুতরাং সে সমস্ত পশু থেকে পৃথক পৃথক। তার মনোবল যেন সুদৃঢ় হয়, উঁচু হয়। ছোট কাজ করছেন করেন, কিন্তু বড় কাজ করব এই হিম্মত যেন আপনার থাকে। নিচু হয়ে যে বাঙালিতে এমনিতেই খারাপ বদনাম তো আছে, চল এটা করলাম তো ক্ষতি কি, বদনামের কাজ করবো তো কি আছে, আমি যদি এই কাজটা না করি তো আমাকে কি বাঙালি কেউ বলবে না, আমাকে সৌদি বলবে? দিয়ে ও কাজটাও শুরু করে দেয় করতে। ছোট মন ছোট কাজ করে যায়। খবরদার এরকম করবেন না, সব সময় মনকে উঁচু রাখুন। এক শ্রেণীর মানুষ আছে এই ধরনের আর কি, ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিস সুগার, তাদেরকে চা খাওয়ার সময় চা দেবেন, বলবে চায় মিষ্টি দেবেন না, বিনা মিষ্টিতে চা খাবো আর কি। তারপরে যখন বড় বড় রসগোল্লা আসবে তখন কি বলবে, বিনা মিষ্টি রসগোল্লা দেন? বলে আপনার ডায়াবেটিস আছে? আচ্ছা দু একটা খেলে কিছু হয় না, চা খেলে ক্ষতি হবে, রসগোল্লা খেলে ক্ষতি হবে না। কেন বলুন তো? মনের ভিতরে তার বড় দুর্বলতা আছে, মিষ্টির প্রতি লোভ, বড় বড় মিষ্টি এ খেয়ে যায়, ডায়াবেটিস আছে, অসুবিধা হতে পারে। না না, দু একটা খেলে কিছু হয় না, ঠিক না? এই রকম মনের মানুষ যারা আছে তাদের দ্বারাই কিছু কাজ হবে না, কিচ্ছু হবে না। মনের মধ্যে সবলতা থাকতে হবে, দুর্বলতা কাটিয়ে উঠে সব সময় দিনের ক্ষেত্রে হোক, সংসারের ক্ষেত্রে হোক, এবং পার্থিব্য জগতের কাজকর্মের ক্ষেত্রে হোক, মনকে উঁচু করতে হবে। যত নিচে আছেন উঁচু হতে থাকেন এবং উপরের দিকে উঠতে থাকেন, উন্নতি করতে থাকেন, পয়সা উপার্জন করুন, টাকা পয়সা কামান, হালাল ভাবে কামান, অল্প নিয়ে সন্তুষ্ট হবেন না। যত ইলমের শিক্ষা, দিনের শিক্ষা আছে বলে হ্যাঁ হ্যাঁ বহু কিছু জানি, না আরো শিখো, আরো জানো, কিছুই জানো না তুমি, সমুদ্র, এই সমুদ্র তুমি পারবে না, সমুদ্র মন্থন করা মুশকিল আছে, তুমি বহু কিছু জানো, খবরদার তবু অনেক কিছু শিখো। ধীরে ধীরে উঁচু হতে থাকো, উপরে চড়তে থাকো। এই হলো আমার কথা, যে বেকার থাকবেন না, কাজ যেমনই হোক কাজ করতে শুরু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের শরীয়ত এ কথা পছন্দ করে না যে কাজ ছেড়ে দিয়ে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো। শরীয়ত বলে না এরকম করতে, না, ফায়দা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেলে আর মসজিদে বসে থাকার দরকার নেই, কি করো, ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো আর আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তোমাকে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে না, জঙ্গলে গিয়ে বসে সুবহানাল্লাহ।